আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা সবাই জানেন কালেমা তাইয়্যেবা কি, বাসা নাম্বার এসে নাকি আজকে? কালেমা তাইয়্যেবা কি? কালেমা তাইয়্যেবা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকুন? আরো কিছু আছে? আর কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা তাইয়্যেবা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামে কোনো কালেমা নেই। কোরআনে কোনো জায়গাতে এরকম শব্দ পাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দু জায়গাতে আছে। হাদিসে কোনো কোনো জয়ীফ হাদিসে আছে, এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকায় লেখা আছে লা ইলাহা, ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক জায়গায় নেই। তো এক জায়গায় এইভাবে বলা কি শিরিক? অনেকে বলছে শিরিক, তাদের আবার এত বাড়াবাড়ি। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিরিক হবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদ মানে আল্লাহ মুহাম্মাদ ছাড়া কোনো মাবুদ নেই, এই তর্জমা করে তারা জোর করে শিরিক বলছে। এত বাড়াবাড়ি করা ঠিক না। হ্যাঁ, যদি নেই তো বলো না। লা কালেমা তাইয়্যেবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসলামের মূল মন্ত্র কি? আমাদের সাক্ষী যে দিই, যে সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করা যায়, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যখন আপনি বলবেন তখন কি বলতে হবে? আশহাদু কালেমা শাহাদা, এটা হচ্ছে কালেমা, কালেমা শাহাদা। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে থাকবে? এটা হলো কালেমা শাহাদা। এই দুটো কালেমা বাস, আর পাঁচ কালেমা, পাঁচ কালেমার কোনো ভিত্তি নেই। লোকেরা জোর করে কিছু কিছু দোয়াকেও কালেমা বানিয়ে দিয়েছে, চার পাঁচ কালেমা বলা হয়। যাই হোক, কালেমা তাইয়্যেবা, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? কালেমা তাইয়্যেবা। এই কালেমা তাইয়্যেবা হচ্ছে এমন, যে ব্যক্তি কালেমা তাইয়্যেবা পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। এর সঙ্গে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ জিকির। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জিকির হবে না। এইখানেই ওলামারা বলছেন শিরিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হয় না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কেউ জিকির করে তাহলে কি হবে? শিরিক হবে। কারণ মুহাম্মদের জিকির হয় না। জিকির একমাত্র কার হবে? ওয়াজকুর ইসমা রাব্বিক, একমাত্র আল্লাহর জিকির হবে। এই জন্য নবী নাম জপে যেজন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি। আমাদের কবির কথা ঠিক না, কারণ নবীর নাম জপা হয় না। যার কার নাম জপতে হয়? আল্লাহ, শুধু আল্লাহ, আল্লাহ বলে জপা হয় না। তার আগে পরে কিছু লাগিয়ে জপতে হয়, জিকির করতে হয়, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা হবে জান্নাতে প্রবেশ করবে, বাস। আর কিছুই করা লাগবে না, তাই না? কিছুই করার দরকার নেই, কালেমা পড়বেন জান্নাতে চলে যাবেন, তাই না কামাল? না কিছু করার আছে? তাহলে হাদিসটার কি মানে? হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে দাখাল আল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তার মানে কি তাহলে? কোন ব্যক্তি কালেমা পড়ে জান্নাতে যাবে? যে ব্যক্তি এই কালেমা পড়ার পর কোন ইবাদত মানার সুযোগ পাবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ আকবার। আর কোন ব্যক্তি যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে। এবারে মুশকিল, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে একদিন না একদিন বেহেস্তে যাবে, এর মানে কি? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার মানে তাওহীদ থাকবে, তার কোনোদিন শিরিক থাকবে না। সে যদি জাহান্নামে যায়ও, আল্লাহ যদি ক্ষমা না করেন কাবিরা গুনাহ, তাহলে জাহান্নামে যাবে, তাই না? আল্লাহ যদি ক্ষমা করেন তো ভালো কথা, তাহলে ক্ষমা পরে জান্নাতে যাবে। কেন যাবে? যেহেতু তাওহীদ আছে, আর তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যেবা আছে। যদি আল্লাহ নাও চান তাকে জাহান্নামে শাস্তি ভুগিয়ে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না, যেহেতু কালেমা আছে, সেহেতু সে একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে। এ হচ্ছে যে কালেমা যে পড়বে সে জান্নাতে যাবে। আর বাকি জানতে হবে, যদি আপনি কালেমা পড়ে বেহেস্তে যেতে চান তাহলে কালেমা শুধু মুখে পড়লেই হবে না, কালেমা হচ্ছে বেহেস্তের চাবি, আর চাবির দাঁত থাকে তাই না, না শুধু চাবি সোজা চাবি হয়, কালেমা হচ্ছে বেহেস্তের চাবি আর তার দাঁত থাকে, সেই দাঁতগুলো কি, কোন কালেমা পড়লে কিভাবে কালেমা পড়লে কাজে দেবে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেইটাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। মানে কি, আল্লাহ সাক্ষ্য দেন, দেখেন আল্লাহ সাক্ষ্য দেন, সাক্ষ্য মানুষ দেবে তাই না, কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন, ফেরেশতাগণ সাক্ষ্য দেন, আর জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেয়। এরা যারা আল্লাহকে এক বলে মেনে নেয় তারাই হচ্ছে জ্ঞানী, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা তারা যত বড়ই বিজ্ঞানী হোক তারা হচ্ছে অজ্ঞানী। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দেখবেন বড় বড় শিক্ষিত লোক তারা শিরিক করছে তাই না, বড় বড় শিক্ষিত লোক মূর্তি পূজা করছে, মাজার পূজা করছে, যত বড়ই শিক্ষিত হোক সে হচ্ছে অশিক্ষিত, সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে অজ্ঞানী। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া উলুল ইলমি, জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত অন্য কেউ কোন সত্য উপাস্য নেই, তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী, আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে দেখেন, 18 19 কি সুন্দর মিল আছে, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো, জেনে রাখো, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোন সত্য ইবাদতের যোগ্য নেই। যত ইবাদত আছে এই ইবাদতের ইবাদত নিবেদন করার একমাত্র যোগ্য মাবুদ কে, আল্লাহ তাআলা, আল্লাহই হচ্ছে মাবুদে হক। আর বাকি যে মাবুদ তোমাদের আছে, যত ইলাহ আছে, মাবুদে বাতিল, হক আর বাতিলের পার্থক্য। বেশ, আল্লাহ তাআলা, আমরা আসি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কেউ উপাস্য নেই, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই হুজুর সত্য কথাটা বলছেন এই কালেমাতে কোথায় আছে, এখানে লা মাবুদা বি হক, এই হক কথাটা কোথায় আছে, এটা আপনার ব্রেনে আছে, যখনই বলবেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, কিন্তু আপনি চোখে যখন দেখবেন, যখন আপনি চোখে দেখবেন যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, মানে মাহবুদ তো দেখতে পাচ্ছি, আল্লাহ ছাড়া মাহবুদ দেখতে পাচ্ছি না, বহু মাহবুদ রয়েছে, বহু মাহবুদ পূজিত হচ্ছে, আল্লাহ ছাড়া, আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে বহু ইলাহ বহু মাহবুদ পূজিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আমাদেরকে একটা শর্ত লাগাতে হবে যে হক মাহবুদ নেই, ওসব বাতিল মাহবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ কি, আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর বাতিল অর্থও করা হয় তাই না, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই মানে কি, আল্লাহ ছাড়া কেউ আছে, এই তো ভাই তুমি আছে আমি আছি সারা বিশ্ব রয়েছে, তাহলে আল্লাহ ছাড়া কেউ নেই মানে, না মানে আল্লাহ ছাড়া আর কোন, আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবাই আল্লাহ, আল্লাহ ছাড়া সবাই আল্লাহ, সর্বেশ্বরবাদী কিছু লোক আছে যারা সব কিছু কি মনে করে, আল্লাহ মনে করে, যত কল্লা তত আল্লাহ, হ্যাঁ এরা মনে করে, এরা সর্বেশ্বরবাদী বলে, এরা মনে করে যে খালেক আর মাখলুক সব একাকার, এটাই হচ্ছে তৌহিদ, তৌহিদ মানে একাকার। আর আমরা আমাদের অমুসলিমদের কাছে শুনে থাকি নর হচ্ছে নারায়ণ তাই না, নর কে নারায়ণ, আর এমন কি নরের যে পেশাব সেটাও নারায়ণ তাই না। এবারে ধরুন আপনি যেমন বলে কি বলে, প্রত্যেক জিনিস যে জিনিস সামনে রয়েছে সবই হচ্ছে কি, ভগবান। ভগবান জ্ঞান করলে ভগবান হয়ে যায়, এই ওদের বিশ্বাস। তো মোট কথা এটা একটা বাতিল অর্থ যে আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই না, এটা বাতিল অর্থ। নম্বর দুই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাও বাতিল অর্থ, যেহেতু হক কথাটা লাগাতে হবে, সত্য মাবুদ নেই। কেননা যদি বলা হয় এ কথা, তাহলে প্রত্যেক হক অথবা বাতিল মাবুদই হচ্ছে আল্লাহ। আল্লাহ কি বাতিল মাবুদ? না। নম্বর তিন, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিজ্ঞেস করেন আল্লাহ ছাড়া কোনো খালেক মালিক নেই, না। এই আল্লাহ ছাড়া খালেক মালিক নেই কারা বিশ্বাস করত? কারা বিশ্বাস করত? কুফারে কুরাইশ বিশ্বাস করত কি না আল্লাহ আল্লাহ ছাড়া খালেক মালিক নেই? কিন্তু যেটা সঠিক মানে সেটাই বিশ্বাস করত না। সঠিক মানেটা কি সেটা ওরা জানতো, আবু জেহেল জানতো তাই বলেনি, আবু তালেব এর মানে জানতেন তাই বলেননি। কি সেটা? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই, তাই না? আর এটা বললে কি করতে হবে তাও তারা জানতেন। নম্বর, এটা হচ্ছে আংশিক অর্থ বলতে পারেন আপনি, যে আল্লাহ ছাড়া কি বলে কোন সৃষ্টিকর্তা নেই আমরা জানি, কিন্তু কালেমার এটা আংশিক অর্থ, এটা তৌহিদে রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া এতে আসে না। তৌহিদুল উলুহিয়া আসতে গেলে কি করতে হবে? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা উপাস্য নেই। চার, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই, শাসনকর্তা নেই, বিধানদাতা নেই। এই মানে করে এটাও আংশিক মানে, এটাও হচ্ছে রাজনৈতিক আংশিক মানে, পুরো মানে না। আমরা জানি আল্লাহ ছাড়া কেউ হুকুমকর্তা নেই, বিধানকর্তা নেই, শাসনকর্তা নেই, আল্লাহই এক শাসনকর্তা বিধানকর্তা, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয়। এই হলো আপনার খাঁটি মানে, আসল মানে, এবং তার বাতিল মানে আপনাদের সামনে উল্লেখ করা হলো। কালেমার রুকুন কয়টি? কালেমার রুকুন হচ্ছে দুইটি, এক হচ্ছে ইতিবাচক আর এক হচ্ছে নেতিবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ, এ হচ্ছে দুটো রুকুন। লা ইলাহা এটা হচ্ছে নেতিবাচক, মাবুদ নেই, মাবুদ বলতেই নেই, এই নাস্তিকদের সাথে আমরা একমত, কোনো মাবুদ নেই, কোনো কোনো ইলাহ নেই, আমরা একমত। কিন্তু দ্বিতীয় ইতিবাচক সেটা কি? ইল্লাল্লাহ, ইতিবাচক সেটা হচ্ছে কে? একমাত্র আল্লাহ। আমরা বাতিল মাবুদকে মানি না, আমরা হক মাবুদকে, ইল্লাল্লাহ ইতিবাচক এটা মানলাম, তার মানে লা ইলাহা বলে সমস্ত মাবুদের গর্দান ছেদন করে দিলাম, বাকি থাকলেন কে? একমাত্র মাবুদে হক, যিনি হচ্ছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা বুঝতে পারছেন, দুটো রুকুন। সুতরাং শরীকবিহীন একমাত্র আল্লাহর জন্য ইবাদত হচ্ছে নিবেদনীয়। আর আমরা বলি এই জন্য অন্য আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আবার ওয়াহদাহু বলি না, আবার কি বলি? লা শারীকা লাহু। দেখেন পরিষ্কার ব্যাখ্যা করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ, ওয়াহদা মানে একক, একক মাবুদ, আবার বলি লা শারীকা লাহ, তার কোনো শরীকই নেই, ভেঙে বলে দেওয়া হচ্ছে। তাহলে এই হলো আসল মাবুদ, যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর এটাও আপনারা জানেন যে বাতিল যে মাবুদগুলো আছে সেগুলোকে অস্বীকার না করা পর্যন্ত আপনি মাবুদে হকের উপরে বিশ্বাস রাখতে পারেন না। ফামাইয়া কুফর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রত্যেক মোমেনকে কাফের হতে হবে, তবে সে মোমেন হবে, তাই না? তো মোমেনকে কাফের হতে হবে কেন? যেহেতু সে মাবুদে বাতিল যত আছে তার প্রতি কাফের, অস্বীকারী, আমরা এসব মানি না, বাস কাফের হয়ে গেলেন। আর একমাত্র মুমিন হলেন কার? আল্লাহ তাআলার। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামালাহা, এই হচ্ছে যে তাগুতকে অস্বীকার করবে এটা হচ্ছে নেতিবাচক, লা ইলাহা, তাই না? তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, এ হচ্ছে ইল্লাল্লাহ। তাহলে দুই ভাগে দেখেন কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তেমনি সূরা ফাতিহা আমরা কি বলি? সূরা ফাতিহাতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই, তার মানে কি? আর কারো না। ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদীন। দেখেন ইব্রাহিম বলেছিলেন, ইব্রাহিম কাকে বলেছিলেন? তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যাদের পূজা করছো, দেখেন আল্লাহর ক্ষেত্রে ইবাদত, আর গায়রুল্লাহর ক্ষেত্রে কি বলা হয়? পূজো, পূজা, সেটাও এক প্রকার ইবাদত, কিন্তু আমাদের ভাষাতে কি বলা হয়? পূজো, পূজা করছো, আল্লাহর ইবাদত করা, গায়রুল্লাহর পূজা করা, পূজো করা। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজো করছো বা ইবাদত করছো, তাদের সাথে আমাদের, আমার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে নেতিবাচক সম্পর্ক, সব ছিন্ন, সমস্ত মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন। সম্পর্ক একসঙ্গে মানে একমাত্র জোড়া হবে কার সাথে? ইল্লাল্লাযি ফাতারানি, কেবল তার সাথে আমার সম্পর্ক আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর তিনি কে? আল্লাহ। তাহলে এখানে ইতিবাচক নেতিবাচক কোরআনে বিভিন্ন জায়গাতে আছে। এবার চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জন্য বড় উপকারী, আপনারা জানেন যে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কখন? কিন্তু কখন? নম্বর এক, যখন তার অর্থ জানবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, মানে জানলেন না, এতে কোনো লাভ হবে না। মনে আছে মক্কাতে লবণ কিনতে যাওয়ার ব্যাপারটা? লবণ কিনতে গিয়ে, লবণ কিনতে গিয়ে লবণ কিনে নিয়ে আসবেন। সেদিনে আমাদের এক জায়গায় পার্টি ছিল, এতে কি বলে, বালাদিয়ার পার্কে, সেখানেও একজন লবণ কিনতে গিয়ে দুধ কিনে নিয়ে এসেছে। তার মানে ভুল কি হয়েছে? কোরআনে লবণ মানে দুধ, উনি বেচারি নতুন পড়াশোনা করে এসছেন, লবণ মানে যে এখানে দই, উনি জানেন না, উনি লবণ তাজেজ লেখা আছে, ব্যাস উনি লবণ নিয়ে চলে এসেছেন, আর আসলে সেটা কি? দুধ, দুধ, আসলে সেটা লবণ মানে হচ্ছে দুধ, তাই না? তো লবণ মানে দুধ, খাঁটি দুধ, এ কোরআনের কথা, কিন্তু এখানে লবণ হালিম মানে দুধ, তাই না? তো যেভাবে মানের বিভ্রাট ঘটলে পরে আপনার বিশাল সমস্যা হবে এবং তাতে আপনার উদ্দেশ্য সাধন হবে না। মানে জানতে হবে, যে মানে আপনি যেটা বলছেন তার মানে বুঝতে হবে। মানে না বুঝে আপনার গায়ে গায়েও লাগবে না। আপনাকে যদি আরবিতে গালি দেওয়া হয় আপনার গায়ে লাগবে? লাগবে না, তাই না? আপনাকে যদি আরবিতে দোয়া দেওয়া হয়, কোয়েস কোয়েস, খালি মাথা নড়াবেন, তাই না? যেহেতু মানে বোঝেন না, মানে না বুঝলে আপনার গায়ে চেঁদবে না। তো মোট কথা হচ্ছে মানে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় একটা কালেমা পড়ছেন, তার মানে না জানলে মুশকিল। তার দাবি অনুযায়ী আমল করতে হবে। তার দাবি কি? যখনই আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার দাবি হচ্ছে যে বাতিল মাবুদের যে পূজো তোমরা করছো সেগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে। এইটাই আবু জেহেল জানত। আর আমাদের আবু জেহেলরা জানে না, তাই মানে জানে না, তাই কালেমাও পড়ে আর ওগুলো ত্যাগও করে না, তাই না? ওই যে একটা, আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে, যে ওই দেওয়ালের গায়ে লেখা আছে এখানে প্রসাব করিবে, না করিলে জরিমানা লাগিবে, ঠিক আছে? বাদশা গিয়ে আপনার প্যান্ট খুলে, লাইন খুলে, লাইন চালিয়ে দিল পেশাব, একবার লেখার ওপরে। ভাই কি রে মিয়া, এখানে লেখা আছে জানো না তুমি এখানে পেশাব করছো? ও যে কি লেখা আছে আমি লেখা পড়াই জানি না, তাই না? বলবেই। তারপরে আরেকজন এসে ও প্যান্ট খুলে লাইন বের করে আমরা পেশাব করতে শুরু করলো, দেখ মেয়া এখানে লেখা আছে দেখ জানো না এখানে পেশাব করতে লাগলে। ও বলছে এখানে লেখা আছে এখানে পেশাব প্রসাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। তো আমি ভয়ে ময়ে পেশাব করছি, জরিমানা নেই ভাই আমার কাছে। এটা যে কি উল্টা বুঝিল রাম, তাই না? উল্টা খুবড়ি, উল্টি খুবড়ি বলে না, উল্টো বুঝলো, মানে পড়লো ঠিকই কিন্তু মানেটা ঠিক মতো উল্টো করে মানেটা বুঝলো, বুঝতে পারলেন? তো এরকম বহু মানুষ আছে যারা কালেমা পড়ে কিন্তু কালেমার সঠিক মানে জানে না, অথবা মানে না। অনেকে বলছে লেখা থাকলো তো আমার কি, আমি মানলাম না, আমি মানলাম না তাই আমি পেশাব করছি। তো না মেনে তারা ত্যাগ করে না, তারা মাবুদ, বাতিল মাবুদকে ত্যাগ করে না, যদিও মাবুদে হাক্কের ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু তার সাথে সাথে বাতিল মাবুদকে ত্যাগ করতে পারে না, যেহেতু তারা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ জানে না। দাবি অনুযায়ী আমল না করলে কোনো লাভ নেই। বেস, এবার চলুন সংক্ষেপে আমাদেরকে জানতে হবে এই কালেমার শর্তাবলী কি। যে দাঁত বললাম না, চাবির দাঁত, তবে না জান্নাতে চাবি খুলবে, সেই শর্তগুলো সংক্ষেপে জেনে নেন। আমি তার আগে একটা উদাহরণ দিই। বাদশা নামদার আমাদের এখানে মাশাআল্লাহ প্রসিদ্ধ লোক, এখানে আমার দারসে আসেন, আমাকে ওস্তাদ বলেন, ওস্তাদ। তারপর উনি দেশে চলে গেলেন, হঠাৎ করে আমিও গেলাম ওনার গ্রামে, যে বাদশা বলে একজন লোক ছিল অমুক গ্রামে বাড়ি যায়, আমি দেখি তো বাসে নামদার দেখা হলো, বৈঠক খানায় একদম রাস্তার ধারে বৈঠক খানা বসে আছেন। আমি গেলাম, সালাম আলাইকুম বাদশাহ। ওয়ালাইকুম সালাম। বাস আমি দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, লাভ হলো না। তখন আবার দেখি শহীদ কোথায় আছে, আনিস কোথায় আছে, খুঁজে দেখি। বাদশাহ নামদারে এটাকে কি বলা হয়? যাই যাই হোক বললেন। তারপরে বাদশাহ, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হুজুর কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বাস ওইটুকুই হলো, আর কিছু না। হুজুর কেমন আছেন? আসুন আসুন আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। কেমন হলো এটা? এটা একরকম হলো। তারপরে যদি বলা হয় আসুন আসুন হুজুর বসুন, কে কি খাবেন, ঠান্ডা খাবেন না গরম খাবেন, কেমন আছেন, কখন এলেন, কি হলো, খুব আবদা, খুব আগ্রহ, তাই না? এটা একটা। আবার বলছে কি, কখন এলেন, কখন এলেন, কি খাবেন বলুন, কি খাবেন বলুন। মনে মনে বলছে এ সময়ে কোন সময় চলে এলো, ঘোড়ার ডিম, ঘরের ঝামেলা, আবার মুরগি জবাই করো, খাসি জবাই করো, এটা একরকম, তাই না? তারপরে হুজুর থাকুন, কোন রকম হলো, খাওয়া দাওয়া হলো, হুজুর থাকুন, এটা মুখে বলতে হয় হুজুর থাকুন, কিন্তু মন বলছে কখন পালায়, কখন পালায়, কখন পালায়, তাই না? আর কোন কোন মানুষ আছে না, থাকুন হুজুর, একদিন হলো, দুদিন থাকুন, আরো থাকুন, এরকম বহু রকমের মানুষ আছে। আদর আপ্যায়নের ব্যাপার একটু উদাহরণটা দিলাম, কালেমার সাথে একটু সম্পৃক্ত আছে বলে। যেমন কেমন, প্রথম শর্ত হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে শর্ত হচ্ছে তার অর্থ জানতে হবে, মানে আমাকে চিনতে হবে, তাই না? বাদশাহ যদি আমাকে চিনতে না পারেন আমাকে ডাকবেন না। আমি বাসে যাই, বাসে গেলে আপনারা যাচ্ছে যারা আছেন, বাসের সিটে কেউ আপনারা বসে আছেন, আমি যদি গিয়ে আপনার পাশে দাঁড়াই, কোনো জায়গায় সিট খালি নেই, আপনি আমাকে ছেড়ে সিট থেকে উঠবেন না উঠবেন না, বসতে দেবেন না দেবেন না দেবেন? কিন্তু আমাকে যারা এখনো দেখেনি, যারা আমাকে চেনেই না, কিংবা চেনে ওয়াহাবি মৌলবি বলে, ওয়াহাবি আলেম বলে, সে কি আমাকে গুরুত্ব দেবে? না। এই জন্য চেনাটা শর্ত, প্রথমে চিনতে হবে, তবে তার কদর হবে। তা প্রথমে মানেটা জানতে হবে, অর্থ জানতে হবে, যেহেতু আল্লাহ বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস। তাহলে বোঝা গেল কি, বাদশাহর সঙ্গে আমার পরিচয় হলো, সে বাদশাহ আমাকে চিনতে পারলো, জানতে পারলো যে হ্যাঁ এই সেই হুজুর যে মাঝ মাতে আমাদেরকে দাস দিত, আর সেই ওস্তাদ। তাহলে জানাটা প্রথম শর্ত, না জানলে পরে, মানে না জানলে আপনার কোনো লাভ হবে না। নম্বর দুই, দৃঢ় প্রত্যয় থাকতে হবে, তাতে কোনো সন্দেহ থাকবে না, কালেমার প্রতি এমন কোনো সন্দেহ থাকবে না যে হ্যাঁ জানি না সেই হুজুর কিনা, এই হুজুরটা সেই মাজমার বটে কিনা, এরকম একটা সন্দেহ। এইরকম যদি কালেমার মানের উপরে, মানের উপরে সন্দেহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে দেবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মানে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করা যাবে না, ইখলাস থাকতে হবে, মানে আপনার কোনো শিরিক থাকলে হবে না। আপনি কালেমা পড়েছেন কি জন্য? সমস্ত মাবুদকে বাতিল বাতিল করার জন্য। আপনি শিরিক করলেন, কালেমা পড়লেন আবার শিরিক করলেন, তাহলে ইখলাস হলো, বিশুদ্ধতা হলো, খাঁটি হলো, ভেজাল মার্কা হলো, এটা আপনার কি হলো? ভেজাল মার্কা হলো। আপনি আমাকেও বিশ্বাস করেন বড় হুজুর বলে, আর তার সাথে সাথে অন্যকেও বিশ্বাস করেন বড় হুজুর বলে, তাহলে তো হয়ে গেল শিরিক, তাই না? বেশ, আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এর মধ্যে কালেমার পড়ার মধ্যে ইখলাস থাকতে হবে। নম্বর চার, সত্যতা থাকতে হবে, যাতে কোনো মিথ্যা থাকবে না, তৌহিদের কালেমা পড়তে সত্যবাদী হবে, তোমার অন্তর মুখ যেন এক হয়, তার মানে এর মধ্যে যেন কোনো মোনাফেকি না থাকে। ওই যে বললাম এই সময় চলে এলো দুপুরবেলাতে, আবার রান্না করো, মুরগি ধরো, ঝামেলা, তাই না? এই যে অনেক সময়ে কথা মুখে বলা হয় কিন্তু অন্তরে আর এক থাকে, অন্তরে সত্য বলে মুখে, অন্তরে কি মুখে সত্য বলে কি অন্তরে মিথ্যা বলে, তাহলে এরকম থাকলে কি কালেমা পড়ে লাভ আছে? না। নম্বর পাঁচ, ভালোবাসা থাকতে হবে, যাতে কোনো ঘৃণা থাকবে না। বাদশাহ আমাকে দেখলো, দেখার পর যেটা ভালোবাসা, আন্তরিকতা, সেই ভালোবাসা থাকতে হবে। যদি ঘৃণা থাকে, ইন্ডিয়ার লোক, ঘোড়ার টিম, ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে এসেছে তার সাথে আবার, ওই যতক্ষণ ছিলাম, মানে সামনে সামনে যতক্ষণ সালাম আলকি ততক্ষণ চোখ আর না পাহাড় আর খালাস দিয়ে, মনে মনে কিন্তু ইন্ডিয়ার প্রতি ঘৃণা, ইন্ডিয়া হচ্ছে দুশ্মন দেশ, আর ইন্ডিয়া সমস্ত মুসলমান হিন্দু সব দুশ্মন, এরকম কিছু মানুষ আছে না নেই? যদি এরকম কালেমার প্রতি কেউ থাকে, কারো থাকে, তাহলে নিশ্চয়ই তার কালেমা কোনো লাভে কোনো লাভে আসবে না। আমিনান নাসে মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসছো আর সেই সঙ্গে অন্য মাবুদকেও ভালোবাসছো, তাহলে কালেমা কোনো কাজে দেবে না। ছয়, আনুগত্য থাকতে হবে যাতে কোনো অবাধ্যতা থাকবে না। কালেমা কি বলছে, যা বলছে তোমাকে মেনে নিতে হবে। হুজুর যা বলছে বাদশাহ যদি মেনে নেয় তাহলে জানবো যে হ্যাঁ মহাব্বতের দাম আছে। নম্বর সাত, গ্রহণ থাকতে হবে যাতে কোনো প্রত্যাখ্যান থাকবে না, আমি যেটা বলবো সেটাই গ্রহণ করতে হবে, এটা ধরবো ওটা ছাড়বো এ চলবে না, কোনোটা ধরবো কোনোটা প্রত্যাখ্যান করবো চলবে না। আর নম্বর আট, সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে, আর তার মানে আল্লাহ ছাড়া সব, এটা মানেই তো তাই, যখনই আপনি আল্লাহকে মানলেন তখন সবাইকে বাদ দিতে হবে। আর মুনাফিকি যদি থাকে, আপনারা নিশ্চয়ই জানেন এক একটা দলের এক এক রকম স্লোগান থাকে, বিএনপি স্লোগান আলাদা, এ স্লোগান আলাদা। এখন আপনি এক দলের স্লোগান দিচ্ছেন আর অন্য দলের পার্টি অফিসে গিয়ে বসে চা খাচ্ছেন, তার মানে কি? বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনি গিয়ে গাইরুল্লাহর দলে হ্যাঁ চাদর চড়াচ্ছেন, তাই না? বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ চাদর চড়াচ্ছেন, এটা মানে কি হয় যে একজনের এক দলের স্লোগান দিচ্ছেন, এক পার্টির স্লোগান দিচ্ছেন আর অন্য পার্টির দলে গিয়ে চা খাচ্ছেন, কি বলে পার্টি অফিসে গিয়ে চা খাচ্ছেন, তাদের সঙ্গে মিটিং মিছিলে যাচ্ছেন আর স্লোগান দিচ্ছেন কোন পার্টির, এরকম মোনাফিকি চলবে না। রাজনীতিতে চলে তাই না, কিন্তু আল্লাহ তালার সাথে চলবে না, কালেমার সাথে চলবে না। যদি এরকম চলে তো কালেমা কোনো কাজে দেবে না, জান্নাত নিয়ে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি সঠিক মানে জেনে বিশ্বাস করে যেন আমরা তার উপরে আমল করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতবাসী হব। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।